أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم أكاش مندلية پرتبت جاها كيچو آچه شمستي تهار پبترتا ومهما خوشنا کري تيني پراكرم شالي پرگاموي والذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদেরকে প্রথমবার সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। তোমরা কল্পনাও করো নাই যে উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদেরকে রক্ষা করিবে আল্লাহ হইতে, কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদেরকে অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন, পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب يا এই জন্য যে ওরা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছো এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছো তাহা তো আল্লাহরই অনুমতি ক্রমে এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন। الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير الله يهوديদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায়দা আছেন তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই। আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায়দা দিয়েছেন তাহা আল্লাহর, তাহার রাসূলের, রাসূলের স্বজনগণের, ইয়াতীমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো এবং যা হইতে তোমাদেরকে নিষেধ করে তা হইতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তো শাস্তি দানে কঠোর। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজির গণের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁহার রাসূলের সাহায্য করে, উহারাই তো সত্যাশ্রয়ী। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. আর তাহাদের জন্য মুহাজিরদের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে ও ঈমান আনিয়াছে, তাহারা মুহাজিরদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যাহা দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। আর তাহারা তাহাদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়, নিজেরা অভাবগ্রস্ত হইলেও যাহাদেরকে অন্তরে কার্পণ্য হইতে মুক্ত রাখা হইয়াছে তাহারাই সফল কাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. যাহারা উহাদের পরে আসিয়াছে তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়াদ্র পরম দয়ালু। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ لَئِنْ أُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيعُ فِيكُمْ أَحَدًا أَبَدًا وَإِنْ قُوتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ. তুমি কি মুনাফিকদেরকে দেখো নাই? উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হইব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কাহারও কথা মানিব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করিব, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون. বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সঙ্গে দেশ ত্যাগ করিবে না, এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদেরকে সাহায্য করিবে না, এবং ইহারা সাহায্য করিতে আসিল অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিবে, অতঃপর তাহারা কোন সাহায্যই পাইবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون. প্রকৃত পক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ে অধিকতর, ইহা এই জন্য যে ইহারা এক অবুঝ সম্প্রদায়। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون. يرى شكل সংঘবদ্ধ ভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ হইবে না, কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ, কিন্তু উহাদের মনের মিল নাই, ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায়। ইহারা সেই লোকদের মতো যাহারা ইহাদের অব্যবহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে, ইহাদের জন্য রয়েছে মর্মন্তু শাস্তি। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. ইহারা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম, সেখানে ইহারা স্থায়ী হইবে এবং ইহাই জালিমদের কর্মফল। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون هي مؤمنগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকই ভাবিয়া দেখুক আগামী কল্যাণের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে আর তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আর তোমরা তাহাদের মত হইও না যারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ উহাদেরকে আত্মবিস্মৃত করিয়াছেন উহারাই তো পাপাচারী لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতবাসীরাই সফল কাম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখিতে আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাহাতে তাহারা চিন্তা করে هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم تني الله تني بتيت كونو إله ناي تني أدريشو أدريشير بريغتا تني دايا موي بروم دايالو هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون تني الله تني بتيت كونو إله ناي تني أدهبتي تني پبيترو تني شانتي تني نيرابطة بدهايو تني روخوك تني پراكرم شالي تني پربول তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ তা হইতে পবিত্র মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপদাতা তাহারই সকল উত্তম নাম আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়